ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আলোচনায় জীবেজাত আপদ, জীবেজাত পাপ, একটা এমন পাপের কথা বলবো যে পাপ অনেক মানুষ করে থাকে। সে পাপ হল কারো প্রতি অনুগ্রহ করে অনুগ্রহ প্রকাশ করে বেড়ানো, কাউকে দান করে সেই দানের কথা লোকের কাছে বলে বেড়ানো। এটা এমন পাপ যে তাতে ক্ষতি তো হয়ই, পরন্তু যে উপকারটা সে করল, যে দানটা সে করল, সেটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তার কারণ তা সব নষ্ট হয়ে গেল। দান করার পর যদি সেই দানের কথা লোকের কাছে প্রচার করে বেড়ানো হয়, তাহলে তাতে যে ক্ষতি হয় সেই ক্ষতির কথা আজকে বলব। কারো প্রতি অনুগ্রহ করে তা লোকের নিকট প্রকাশ ও প্রচার করা এবং সৎ পথে কিছু দান করে দিয়েছি, দিয়েছি অমুক জায়গায়, দিয়েছি অমুক মসজিদে, দিয়েছি ও মাদ্রাসায়, দিয়েছি ও এতিমখানায়, দিয়েছি ও হাসপাতালে, দিয়েছি অমুক লোককে এই দিয়েছি, অমুক লোককে এই দিয়েছি করে অনেকে কি করে প্রচার করে বেড়ায়। কিন্তু এটা হচ্ছে যেহোবার একটা বড় আপদ বা বিপদ। এ ব্যাপারে মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযাল্লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা দান করে তাদের প্রশংসা করে মহান আল্লাহ বলছেন যে যারা নিজেদের মাল আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু, তারপরে দান করার পরে যে দান করেছে সেই দানের পশ্চাতে তারা যেন মান্নাও ওয়ালা আযা, তার মানে এহসানি প্রকাশ না করে, দিয়েছি দিয়েছি বলে প্রকাশ না করে অথবা কষ্ট না দেয়, তাহলে রয়েছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাহলে তাদের জন্য রয়েছে আল তাদের রবের কাছে, প্রতিপালকের কাছে সওয়াব। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। তার মানে যদি এই রকম না করা হয় তাহলে এই সওয়াব, আর তার উল্টো কি হবে? তাহলে যদি কেউ দান দিয়ে দিয়েছি দিয়েছি করে তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, কাউলুম মারুফুম ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গানিয়ুন হালিম। ভালো কথা বলো, ভালো কথা বলো, মানুষকে ক্ষমা করে দাও। একটা মানুষ আপনি তাকে দান দিয়েছেন, সে হয়তো কোনো ভুল করল আপনার, তখন আপনি তাকে অনেক কথা বলতে লাগলেন, তাকে কষ্ট দিলেন, সে আপনি দানের কথা স্মরণ করিয়ে তাকে কষ্ট দিলেন, এটা ঠিক না। বরং যা দিয়েছেন তা আল্লাহর ওয়াস্তে দিয়েছেন, সুতরাং আল্লাহর ওয়াস্তে দিলে আপনার এরকম কথা বলা উচিত না। খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাউহা হাজা, সেই সাদকা থেকে উত্তম, ভালো কথা বলা, মাফ করে দেওয়া উত্তম, যে সাদকার সাথে মানুষকে কষ্ট দেওয়া থাকে। আল্লাহ গানিউন হালিম, আর আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী ধৈর্যশীল। আল্লাহ তাআলা কত ধৈর্য ধরেন, কত মানুষ পাপাচারিতা করছে, কত মানুষ পাপ করছে, আবার স্বয়ং আল্লাহকে গালি পর্যন্ত দিচ্ছে, অথচ আল্লাহ কি তার কোনো বদলা নিচ্ছেন না। কেন? আজাল মুসাম্মা আছে, আল্লাহর কাছে নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট দিন আছে, যে সময়ে তিনি আজিজুল ইন্তিকাম বদলা নেবেন, সেদিনে তিনি প্রতিশোধ নেবেন। এখন চুপ আছেন, দুনিয়াতে সবাইকে কারণ শাস্তি দেন না, কাউকে কাউকে দেওয়া হয় কিন্তু সবাইকে দেন না। এই জন্য আল্লাহ হালিম, বড় ধৈর্যশীল। এত পাপাচার দেখছেন মানুষের, এত মানে বিদ্রোহী, বিদ্রোহ কি বলে, বিদ্রোহ দেখছেন, তারপর তাকে গালাগালি করা হচ্ছে, তার রসুলকে গালাগালি করা হচ্ছে, অথচ তিনি কিছু করছেন না, শাস্তি দিচ্ছেন না। হ্যাঁ, এক জায়গায় শুনলাম কে যেন বলছিল, হে রব তুমি নীরব কেন, এরকম বলা ঠিক না। রবকে এরকম অভিযোগ করা, এরকম প্রশ্ন করা উচিত না। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহ তাআলা যা করেন তার হিকমত আছে, তাকে জিজ্ঞাসা করা যাবে না, তার প্রতি অভিযোগ আনা যাবে না, কেন এরকম করলে না, হে রব তুমি নীরব কেন, তাই এবার হ্যাঁ এরকম বলা হয় না, রব কেন নীরব আছেন, কেন শাস্তি দেন না, সেটা রব্বই বোঝেন। তার নির্দিষ্ট সময় আছে, সেই সময়ে শাস্তি দেবেন। দুনিয়ার বুকে শাস্তি না দিয়ে মানুষকে দেখান না, এটাই হচ্ছে তার হিকমত। মোট কথা হল যে আল্লাহ তাআলা ধৈর্যশীল, মানুষ বহু পাপ করে কিন্তু তবুও তিনি ধৈর্য ধরেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এবারে আল্লাহ আদেশ করছেন, হে ঈমানদাররা, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়ালা যা, দান করে সাদকা দিয়ে দিয়েছি বলে বা এর মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে তোমরা নিজেদের সাদকাকে বাতিল করে দিও না। তার মানে কি বোঝা গেল? যদি কেউ এই ধরনের প্রচার করে তাহলে তার সাদকা বাতিল হয়ে যাবে, তাতে কোন স্বভাব পাবে না। ওই লোকের মতো যে লোক দেখানি দান করে, লোক দেখানি দান করলে স্বভাব আছে? কিছুই স্বভাব না। ওই দুনিয়াতেই লোক দেখানি লোকের নাম পাবে, কিন্তু আল্লাহর কাছে কোন নাম হবে না, কোন দাম হবে না। ওয়ালাহি উমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, লোক দেখানি দান করে আল্লাহর প্রতি ইমান রাখে না, আখিরাতের প্রতিও ইমান রাখে না। ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাব, আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলছেন, আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলছেন, ওই পাথরের মতো যার উপর কিছু মাটি থাকে। তার মানে যে লোক দান করার পরে এই ধরনের কথাবার্তা বলে যে দানকে নষ্ট করে, তার উপমা কেমন? ওই পাথরের মতো যে পাথরের উপরে কিছু মাটি থাকে, তারপর সেই পাথরের উপর প্রবল বৃষ্টিপাত তাকে মসৃণ করে রেখে দেয়, তাই না? কিভাবে? যদি পাথরের উপরে সামান্য মাটি থাকে আর যদি খুব বৃষ্টি হয়, ফা আসাবাহু আবিলুন ফাতারাকাহু সালদা, পাথরটা পরিষ্কার হবে না? হবে না, একদম সাফ হয়ে যাবে। যা তারা উপার্জন করছে তার কিছুই তারা তাদের কাজে লাগাতে পারবে না। লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, বস্তুত আল্লাহ অবিশ্বাসী সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। বুঝা গেল কি? যে দান করে কোনো লাভ হয় না, যেমন পাথরের উপরে মাটি থাকলে কোনো লাভ হয় না, বৃষ্টিতে ধোয়া যায়, ওই রকম তোমার কথাবার্তায় এহসানিতে আর দিয়েছি দিয়েছি বলে বেড়ানোতে কিংবা ওর মাধ্যমে কাউকে কষ্ট দেওয়াতে ওই রকম তোমার স্বভাবও নিশ্চিহ্ন হয়ে যায়। বোঝা গেল, দান করে দিয়েছি দিয়েছি বলে মানুষের কাছে খবরদার নাম নেওয়ার জন্য তা প্রকাশ করবেন না, গোপন করবেন। আপনারা জানেন যে কেয়ামতের দিনে সাত প্রকার লোক আরশের নিচে ছায়া পাবে, তাই না? সাত নম্বর লোকটা কে বলুন তো, যে এমন গোপনে দান করে যে তার ডান হাত যা দান করে বাম হাতও জানতে না পারে, আল্লাহ আকবার, এত গোপনে দান করে। এই জন্য সালাফদের কেউ কেউ ছিলেন যে যা দান করত বা এমন আমল করত তার স্ত্রীও জানত না। কেন? যাতে আবার স্ত্রীর মাধ্যমে প্রচার না হয়, আমরা অমুক জায়গায় করেছি, এই জায়গায় দিয়েছি, মেয়েদের তো বুঝতেই পারছেন ফুটফুটে পেট, এই জন্য স্ত্রীকেও গোপন করতে হয়। সুতরাং দানের ক্ষেত্রে যখন যে দান গোপনে করবে আল্লাহ তাআলা, অবশ্য গোপনে সব গোপনে করা কোন সময়ে প্রকাশও করতে হয়, কিন্তু আপনার মনের ভিতরে যেন কি না থাকে, আপনার মনের ভিতরে যেন সুনাম নেওয়ার উদ্দেশ্য না থাকে যে লোকে আমার দানটা দেখে আমার প্রশংসা করবে, আমার নাম করবে, আমার তারিফ হবে, আমার খ্যাতি হবে, আমার যশ সব জানি গেল, এইরকম নিয়ত থাকলে হবে না। কিন্তু যে আল্লাহর ওয়াস্তে দান করবে এবং এমন গোপনে করবে যে তার বাম হাত বুঝতে পারবে না যে ডান হাতে কি দান করলো, তার মানে একান্তই গোপন, তাহলে পরে সে কাল কেয়ামতের দিনে, ছায়াহীন দিনে, রৌদ্রতপ্ত দিনে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুতরাং দানের ক্ষেত্রে এটা খেয়াল রাখা দরকার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুল লা ইয়ানজুরুল্লাহু আযওয়া জাল্লা ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ, তিনটে ব্যক্তি এমন আছে যার দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকিয়েও দেখবেন না। তাকিয়ে দেখবেন না মানে তার প্রতি রহমতের দৃষ্টি দেবেন না, তার দিকে তাকিয়েও দেখবেন না। নম্বর এক, আল্লাহ আকলি ওয়ালিদাইহি, যে তার মা বাপের কথা শুনে না, অবাধ্য হয়, কিসে? বৈধ বিষয়ে, হারাম বিষয়ে শোনে না, আলাদা কথা। আপনাকে হারাম কাজ করতে বলছে, হারাম চাকরি করতে বলছে, হারাম কামাই করতে বলছে, না শুনবে না। কিন্তু হালাল জিনিস যেটা করতে হয় আদেশ করছে, আপনি শুনছেন না, মা বাপের অবাধ্য হচ্ছেন, আর তার জন্য কি হয়? মা বাপের অবাধ্য হলে পরে আল্লাহ তাআলা তার দিকে তাকিয়ে দেখবেন না। ওয়াল মারআতুল মুতারাজ্জিলা, আর এমন মহিলার দিকে আল্লাহ তাকিয়ে দেখবেন না যে পুরুষের বেশ ধারণ করে, প্যান্ট শার্ট পরলো, হ্যাঁ সেরকম চুল ছেটে, সেরকম চাল চলন বলন ভঙ্গি সবকিছু পুরুষের মতো, পুরুষ সাজতে চাইছে, পুরুষ নিজেকে ঘোড়সাওয়ার, এই সেই। এ হলো এই মহিলা, যে মহিলার দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকিয়েও দেখবেন না। ওয়াদ্দায়ুস, আর তিন নম্বর হচ্ছে দায়ুস। দায়ুস কাকে বলে? যে নিজের স্ত্রী পরিজন বা নিজের স্ত্রী মেয়ে বোনের মাঝে নোংরামি দেখে, দেখে যে পরের সঙ্গে লাইন মারছে, দেখে পরের সঙ্গে গোপনে নষ্টি ফষ্টি করছে, ব্যবিচার করছে, অথচ কিছুই বলে না, কিছুই তার মনে ঈর্ষা আসে না যে আমার বউ অমুকের সাথে এই করছে, ঈর্ষা জাগে না, এ হচ্ছে দায়ুস। আমার বোন অমুকের সঙ্গে এই করছে, কিছুই বলে না, দায়ুস। আমার মেয়ে অমুকের সঙ্গে এই করছে, কিছুই হয় না মনে, এটা কি? এ হলো দায়ুসই। সুতরাং এই শ্রেণীর দায়ুসের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকিয়েও দেখবেন না, তার মানে তার আজাব হবে না, হবে না। ওয়াসালাসাতুল্লা ইয়াদখুলুনাল জান্নাহ, আর তিন ব্যক্তি এমন আছে জান্নাতে যাবে না, জান্নাতে প্রবেশ করবে না, কে? আলা আকলি ওয়ালিদাইহি, ওই মা বাপের অবাধ্য, ওয়াল মুদবিনুল খামরি, যে নিয়মিত মদ পান করে, যে মদ পানে অভ্যাসী, মদ পান করে, মাদক দ্রব্য সেবন করে। মদ বলতে শুধু ওই পাতলা এটাই না, মদ বলতে যে পানীয়, ওই যে হুইস্কি, তারপর আর কি সব বলে, এটাই না শুধু, মদ বলতে যাবতীয় মাদক দ্রব্য, তাতে হিরোইন হতে পারে, চরস হতে পারে, গাঁজা হতে পারে, যে যে কোনো মাদক দ্রব্য যদি কেউ সেবন করে সে জান্নাতে যাবে না। ওয়াল মান্নানু বিমা আতা, তিন নম্বর হলো সেই যে দান দিয়ে লোকের কাছে প্রচার করে বেলায় দিয়েছি দিয়েছি দিয়েছি, মসজিদে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, অমককে দিয়েছি, তমককে দিয়েছি, নিজের কাছে প্রচার করে বেড়ায়, এ ব্যক্তিও জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস, সালাসুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, ওই একই হাদিস যে হাদিসে অন্য শব্দে বলা হয়েছে যে যে ব্যক্তি দান দিয়ে দিয়েছি দিয়েছি বলে প্রচার করে সে ব্যক্তি জান্নাতে যাবে না, তার মধ্যে তিন তিন প্রকার ব্যক্তি বলা হয়েছে। অন্য এক হাদিসে আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, এখানে অতিরিক্ত কিছু কথা আছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তিন ব্যক্তির দিকে তাকিয়ে দেখবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না, তাদের গোনাহ ক্ষমা করবেন না, ওয়ালাহুম আযাবুন আলিম, আর তাদের হবে কঠিন শাস্তি। এখানে তিনটে কথা, তাকিয়েও দেখবেন না, পবিত্র করবেন না, তাদের জন্য হবে কঠিন শাস্তি। ফাকাল আবু যর ফাকারাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত মারা, তিন তিনবার বললেন এই কথাটা, আমি বললাম, আবু যর বলছেন আমি বললাম, খাবু ওয়া খাসিরু ওয়া মান হুম ইয়া রাসূলুল্লাহ, ব্যর্থ ধ্বংস হোক সেই লোকেরা, কারা তারা হে আল্লাহর রাসূল, তারা কারা যাদের দিকে আল্লাহ তাকিয়েও দেখবেন না, পবিত্র করবেন না, আর তাদের জন্য কঠিন শাস্তি। বললেন আল মুসবিল, মুসবিল মানে যে গাঁটের নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি ইত্যাদি কামিজ ইত্যাদি পরে, গাঁটের নিচে ঝুলিয়ে কাপড় পরে, সেই লোকের দিকে আল্লাহ তাআলা তাকিয়েও দেখবেন না, পবিত্র করবেন না, আর তাদের জন্য হবে কঠিন শাস্তি। নম্বর দুই মান্নান, মান্নান মানে যে দান করে দিয়েছে দিয়েছি বলে লোকের কাছে গেয়ে বেড়ায়, প্রচার করে বেড়ায়, গর্ব করে বেড়ায়, আমি দিয়েছি। আর নম্বর তিন মুনাফিকুসিল আতাহু বিল হালাফিল কাযিব, মিথ্যা কথা বলে যে নিজের পণ্য চালু করে, বিক্রি হয় না কিন্তু মিথ্যা কসম করে, আল্লাহর কসম এতটা কিনেছি নিয়ে যাও ভাই, আল্লাহর কসম এতটা কিনেছি নিয়ে যাও ভাই, দিয়ে মাল বিক্রি করে আর মিথ্যা কসম করে, যাতে কিনেছে তার থেকে কম দাম বলে, বেশি দাম বলে, বা যেমন স্বার্থের দাম বলে মাল চালু করে, এমন লোকের দিকে আল্লাহ তাকিয়ে দেখবেন না। বেশ, এই হল মোটামুটি যে আমাদের বিষয়বস্তু, সেটা হলো কি, যে দান দিয়ে গেয়ে বেড়ানো। সাধারণত উপকার ও দান করার সময় যারা প্রত্যুপকার ও প্রতিদানের আশা করে, তারাই অধিকাংশ তাদের উপকার ও দানের কথা প্রচার করে খোঁটা মেরে থাকে। যাদেরকে দান করেছে তারা তাদের প্রতিদান দিতে না পারলে অথবা তাদের নিকট থেকে সামান্য কোনো ত্রুটি দেখা গেলেই তুলনা দিয়ে থাকে। আপনি আজকে খাওয়ালেন, আমাকে খাওয়ালেন, নিমনের ভেতরে আশা রাখলেন যে আমি হুজুরকে খাওয়ালাম, কাল আমাকে খাওয়াবে, আমার মেয়ের বিয়েতে বললাম, ও কালকে আমার ওর মেয়ের বিয়েতে বলবে, আজকে আমার ছেলের বিয়েতে খাওয়ালাম, কালকে ওর ছেলের বিয়েতে খাওয়াবে, আজকে আমি উপহার দিলাম, কালকে ও আমার কোন উপলক্ষে উপহার দেবে। দান দেওয়ার সময়ে যদি, উপহার দেওয়ার সময়ে যদি মনে মনে এই নিয়ত থাকে যে এর বিনিময়ে দুনিয়াতেই পাব, আর যদি সে না পায় তাহলে তার মনে কি লাগে, আঘাত লাগে, আর লোককে বলে বেড়ায় যে দেখো আমি খাওয়ালাম অথচ খাওয়ালো না, আমি দিলাম অথচ আমার মেয়েকে দিল না, আমার ছেলেকে দিল না, এইরকম তখন তুলনা দিয়ে থাকে। অথচ সওয়াবের উদ্দেশ্য থাকলে তারা পূর্বেই সওয়াব লাভ করে থাকে, আমি খাওয়াইছি আল্লাহর উদ্দেশ্যে, তারপরে আমাকে খাওয়াক আর না খাওয়াক, আমার আমার কি খাওয়ানোটা বৃথা গেছে, না বৃথা যায়নি, তার কারণ সেই খাওয়ানোর সওয়াব আমি পেয়েছি আল্লাহর কাছে, তা না হলে তাদের উপকার এবং দান ও বৃথা। পরন্তু তুলনা বা খোঁটা দেওয়া তো গোদের ওপর বিস্ফোরণ, একে তো নিয়ত এইরকম রাখলো, তার ওপর তুলনা দিল, খোঁটা দিল, মানুষের কাছে বলে বলে খোঁটা দিতে লাগলো, এটা হচ্ছে গোদের ওপর বিস্ফোরণ, তার মানে ডবল পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইস্তাআযাকুম বিল্লাহি ফাইযু, যে আল্লাহর নাম নিয়ে তোমার কাছে আশ্রয় চায় তাকে আশ্রয় দাও, ওমান সাআলাকুম বিল্লাহি ফাআতু, যে আল্লাহর নাম নিয়ে তোমার কাছে চায়, তোমাদের কাছে চায় তাকে দান করো, কারণ আল্লাহর ওয়াস্তা দিয়ে চাইলে বুঝতে পাচ্ছেন আল্লাহর নাম নিয়েছে, আল্লাহর নামে তাজিম আছে, তখন আপনি তাকে দিতে বাধ্য। ওমান দাআকুম ফাআজিবু, যদি তোমাদেরকে কেউ দাওয়াত দেয়, খাবারের দাওয়াত দেয়, গ্রহণ করো, কবুল করো, তারপরে খাও না খাও পরের কথা, কিন্তু কবুলটা কমসে কম করো। ওমান সানা ইলাইকুম মারুফান ফাকাফিউ, আর যে ব্যক্তি তোমার কোন উপকার করে, উপকারের বদলা দাও, প্রত্যেক উপকার করো, উপকার করলে চেষ্টা করো তার উপকারের প্রতিশোধ দিতে, বদলা দিতে, বিনিময় দিতে। ফাইল্লাম তাজিদু মা তুকাফিউনা, যদি এমন কোন জিনিস না পাও যে তুমি তার বদলা দেবে, এমন এমন লোক আছে যে এমন এমন দান আপনাকে দেয় যে সেই দানের বদলে দান দিতে আপনি পারবেন, বড় লোক মানুষে দিয়েছে, এই যে আমার হয়ে গেল অনুষ্ঠান হলো, তাতে এমন এমন উপহার এসছে যে সেই উপহারের বিনিময়ে আমি তাকে দিতে অক্ষম, দামি উপহার পারব না, যদি না পারি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাদউ লাহ, তার জন্য দোয়া করো, তার জন্য দোয়া করো, হাত্তা তারাও আন্নাকুম কাদ কাফাতুমু, এই পর্যন্ত দোয়া করো যখন তুমি মনে করো যে হ্যাঁ আমি দোয়ার মাধ্যমে তাকে প্রতিশোধ বিনিময় দিয়ে দিয়েছি। খালাস, বিনিময় যখন পেয়ে গেলেন, এবার তারপর কোন সময় এলো যে সময়ে আপনি খোঁটা দিলেন আমাকে, আরে তোমাকে দিয়েছি তুমি কোথা দিয়েছ আমাকে, তাহলে আমি যেটা দিয়েছি সেটা কি হবে, বরবাদ হবে না, বরবাদ হবে, অথচ তুমি তা সব পেয়ে গেছো, দোয়া পেয়ে গেছো, তোমার উপকারের বিনিময়ে উপকার আমি করতে পারলাম না, আমি অক্ষম, আমি তোমাকে দোয়া দিয়েছি, কিন্তু যদি পরবর্তীতে মনে করো আমি তোমার সঙ্গে এই উপকার করেছি, আমি তোমাকে তোমাকে হাসপাতাল নিয়ে গেছি, তোমার হাসপাতালে আমি ছিলাম, তোমার তুমি বিদেশে গেছো, তোমাকে আমি ঢাকা পর্যন্ত পার করে দিয়েছি, তোমার এই করেছি, তোমার ওই করেছি, বিভিন্ন কথা বলে স্মরণ করিয়ে নিজের উপকারটাকে কি করে দেয়, অথচ সে সব পেয়ে গেছে, তার জন্য দোয়া হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিন্তু এরা বুঝতেই পারছেন। আর এক কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সানা আইলাইহি মারুফ আও মান সুনিআ আইলাইহি মারুফ ফাকালা লিফাইলিহি জাযাকাল্লাহ খায়র ফাকাদ আবলাগা ফিজানা, যদি কেউ আপনার উপকার করে, উপকারের বিনিময়ে সঙ্গে সঙ্গে জাযাকাল্লাহ খায়র বলেন, খালাস, এ তো অত্যুক্ত প্রশংসা হয়ে গেল, অতিরিক্ত প্রশংসা হয়ে গেল, মানে আপনার আপনার কাজ হয়ে গেছে, খবরদার নিয়ত করবেন না যে এটা দিলাম পানিটা দিলাম কাল আমাকে পানি দেবে, কারণ জাযাকাল্লাহ খায়র আপনি পেয়ে গেছেন, জাযাকাল্লাহ খায়র যখন পেয়ে গেলেন তখন উপকারের বিনিময়ে উপকার পাওয়ার খবরদার এ করবেন না। দেশে আছে জানেন তো, আপনাদের বিয়ে জানি না, এক এক পরিবেশের এক এক সিস্টেম আছে, আমাদের পরিবেশে আছে যে বিয়ের সময়ে ওই যে ক্ষীর খাওয়ানো বলে, ক্ষীর খাওয়ানোর সময়ে ক্ষীর খাওয়াতে আসে লোকে, আর সেই সময় কিছু উপহার দেয়, যদিও ক্ষীর খাওয়ানোর প্রথা ইসলামে নেই, তাছাড়া মেয়ে ছেলেকে বেড়া ছেলে ডাক ক্ষীর খাওয়ায়, বোনায় অমক তমক চাচাতো ভাই ফাচাতো ভাই কত রকমের ভাই এসে ক্ষীর খাওয়ায় মেয়ে ছেলের গালে মুখে হাত দিয়ে, এটা তো না জায়েজ, তেমনি ছেলের মুখে হাত দিয়ে তার ভাবি তার দুঃসম্পর্কে কত রকমের বোন এসে ক্ষীর খাওয়ায়, এটা না জায়েজ, একদম না জায়েজ, কিন্তু ওই সময়ে রীতি আছে যে আপনাকে উপহার দিতে হবে। এবার উপহার দেওয়ার নিয়ম হচ্ছে, খালি খেয়াল রাখবে, অনেকে লিখে রাখে যে এর মেয়ের বিয়েতে মানে আমার মেয়ের বিয়েতে কত দিয়েছিল, আর তাহলে সেই রকম আমাকে দিতে হবে। কেউ কম বেশিও করে, কিন্তু মোটামুটি খেয়াল রাখে যে আমাকে আমার মেয়ের বিয়েতে 5 টাকা দিয়েছিল, ওর মেয়ের বিয়েতে দাওয়াত করেছে, ক্ষীর খাওয়াতে যাবো, 5 টাকা দিতে হবে। আর একটা সিস্টেম আছে, আমাদের দেশে নিয়ম আছে, বাতাসা বুঝেন, বাতাসা বাতাসা মিষ্টি, অথবা পাকান, পাকান পিঠে। এই পিঠে যার বাড়িতে একটা দেবে তাকে 5 টাকার ক্ষীর খাওয়াতে হবে, যার বাড়িতে দুটো দেবে সে তখন তার মাথায় চিন্তা আছে, দুটো পাকান দিয়েছে তার মানে দুটো বাতাসা দিয়েছে, তখন 10 টাকা খাওয়াতে হবে। আর যার বাড়িতে 4টে দেবে তার মানে তাকে 4 5 20 টাকার ক্ষীর খাওয়াতে হবে। এটা একটা মানে রেওয়াজ হয়ে গেছে, মানে নিয়মই হচ্ছে। আপনার ছেলের নাম রাখবেন, কিংবা আপনার ছেলে এখন তোমার জন্মদিন, হ্যাপি বার্থডে পালন করছে লোকে, লোকে সাধারণত করে বলছে উপহার নেওয়ার জন্য। উপহার নিয়ে আসতে না পারলে তার কথা হয়, পিছনে কি হয় কথা হয়, আরে ওর কি জন্য এনেছে, ওর কি জন্য এনেছে। এবার গরিব মানুষ, সে যদি না পারে তাহলে তার কি হয়, হ্যাঁ তুমি কিসের চাচা, তুমি কিসের কি বলে অমক, তুমি এসেছো খালি হাতে চলে এসেছো, এই শ্রেণীর কি হয় দুর্নাম হয়। তার মানে কি মনের ভিতরে লোভ থাকে, খাওয়ানোর বদলে আমি কি পাব, উপহার পাব। দুনিয়ার যে সম্পদ আমি ভোগ করব তার নিয়ত আগে থেকেই থাকে, অথচ এইরকম হওয়াটা উচিত নয়। যদি এরকম কেউ মনে রাখে, প্রতিদান পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে কি হবে, ওই দানের বিনিময়ে তার উপকার কোন দাপ রাখা ইমানদারের গুণ নয়। কেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুতিমুনা ত্বামা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়তিমা ওয়া আসিরা। মুমিন কারা, মুমিন মানুষ হচ্ছে তারা খাদ্য দান করে, অন্ন দান করে, মানুষকে খাওয়ায়, আলা হুব্বিহি সেই খাবারের প্রতি চাহিদা থাকা সত্ত্বেও, মহাব্বত থাকা সত্ত্বেও। তার মানে কি, এমন জিনিস খাওয়ায় যে খাওয়া তারও দরকার, সেই জিনিস থেকে খাওয়ায়, এমন নয় অতিরিক্ত, নিজের এমন জিনিস যে জিনিসের প্রতি তার লোভ আছে, তার দরকার আছে, তার প্রয়োজন আছে, সেই জিনিস সে অপরকে দান করে খাওয়ায়। কাকে, মিসকিন ওয়া ইয়তিম ওয়া আসিরা, মিসকিন এতিম এবং বন্দীকে, বন্দীমান যা জেলে বন্দী থাকে তাদেরকে খাওয়ায়। তারা কি বলে, আমরা খাওয়াচ্ছি তোমাদেরকে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর চেহারা লাভের জন্য। কি জন্য খাওয়াচ্ছি, শুধু আল্লাহর চেহারা দর্শনের জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। লা নুরিদু মিনকুম জাযা, তোমাদের কাছ থেকে কোন বিনিময় চাই না, তোমাদের কাছ থেকে কোন বদলা চাই না। ওয়ালা শুকুরা, আর এটাও চাই না যে তুমি আমাকে থ্যাংক ইউ বলবে, ধন্যবাদ বলবে, তাও চাই না। দেখছেন মনের নিয়ত কিভাবে হতে হবে, যখন কোন জিনিস দেবেন, যখন কাউকে কিছু খাওয়াবেন, তখন মনের ভিতরে যেন এই না থাকে যে আমি আজ খাওয়াচ্ছি কাল আমাকে খাওয়াবে, কিংবা আমি আজ খাওয়াচ্ছি হুজুর আমার জন্য খুব দোয়া করবে। দোয়া আলাদা জিনিস, কিন্তু শুক্রিয়া জ্ঞাপন, ধন্যবাদ, থ্যাংক ইউ আপনি, হ্যাঁ, এইসব যেন আপনার মনের ভিতরে না থাকে। তাহলে তো হলে দুনিয়াতে পেয়ে গেলেন আপনি, কিন্তু না, তার ভিতরে কোন বদলার বিনিময়ে আশা থাকে না, এবং কোন শুকুরগুজার করবে বা কৃতজ্ঞতা করবে, আপনার ধন্যবাদ জানাবে এরকম লোভ থাকে না। আপনারা শুনেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা, তিনি দান করতেন আর তার দানের ভিতরে ঠিক এইরকম হতো কি, ইন্না মানুত এমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলা তার প্রশংসা করছেন, আবু বকরকে প্রশংসা করছেন কোথায়, এক সূরাতে আল্লাহ তাআলা বলছেন ফা আনজারতুকুম নারান তালাযা, আমি শিখা বিশিষ্ট প্রজ্বলিত আগুনের ভয় দেখিয়েছি, সতর্ক করেছি, লা ইয়াসলাহা ইল্লাল নাসকা, দুর্ভাগ্যবান ছাড়া ওই জাহান্নামে কেউ যাবে না, আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে দিনকে মিথ্যা মনে করে, আল্লাহকে মিথ্যা মনে করে, রাসূলকে মিথ্যা মনে করে, কোরআনকে মিথ্যা মনে করে, আর পিঠ ফিরে চলে যায়, মুখ ফিরিয়ে চলে যায়, বৈমুখ হয়। আল্লাহ তাআলা এবারে আবু বকরের কথা ইশারা করে বলছেন ওয়াসাইয়ুজান্নাবুহাল লাতকা, আজ মুত্তাকি হবে, পরেজগার হবে, তাকে ওই জাহান্নাম থেকে দূরে রাখা হবে, মুত্তাকি পরেজগারকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। আল্লাযী ইউতী মালাহু ইয়াতাযাক্কা, যে নিজের মাল দেয় পবিত্র হওয়ার জন্য, নিজে পবিত্র হবে, মালও পবিত্র হবে, দান করে কিসের জন্য, পবিত্র হওয়ার জন্য। আর তার কাছে এই আশা থাকে না বা তার এই আশা থাকে না যে কারো কাছ থেকে আমি বিনিময় নিয়ামত পাব। আমি পানি দিলাম সে আমাকে চা দেবে, কিংবা আমি চা দিলাম সে আমাকে মুড়ি দেবে, এরকম কোন বিনিময় নিয়ামতের আশা থাকে না। বরং সেই সর্বোপরি রবের সন্তুষ্টির আশা থাকে যে আল্লাহ তাআলা আমি দানটাই করছি তোমার জন্য, শুধু তোমার জন্য। বলা সাউফা ইয়ারদা, আল্লাহ তাআলা রাজি হবে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন এইসব লোকের দান নিয়ে, এইসব লোকের নিয়ত নিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। তাহলে দান করার সময়, উপকার করার সময় নিয়ত কি থাকতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন, যে আমি কেবল কার জন্য করছি? আল্লাহর জন্য। আল্লাহর ওয়াস্তে দাওয়াত করেন, মানুষকে খাওয়ান, পার্টি করেন, সমস্যা নেই, কিন্তু উদ্দেশ্য কি হবে? আমি আল্লাহর খবরদার নাম নেওয়ার উদ্দেশ্য হবে না। মহিলা বাড়িতে মহিলারা কত কষ্ট করে, কত খাওয়ায়, কত রকম আইটেম করে, কেন করে? যে আমার নাম করবে, লোকে যেন বদনাম না করে, বদনাম থেকে মাঝে না এরকম করলে হবে না, তাহলে তো গেল সব বরবাদ। বরং যেটা করছ, লোককে খাওয়াচ্ছ, নানা রকম আইটেম করে খাওয়াচ্ছ, এই খাওয়ানোর উদ্দেশ্যটা কি হবে? যে এর বিনিময়ে আমি সওয়াব পাবো, কাল আল্লাহর কাছে পাবো, যেন এই নিয়ত থাকে। কিন্তু ভাই, আপনি দান করে কাউকে বললেন না, দান করে যাকে দিয়েছেন তাকে খোঁটাও দিলেন না, কিন্তু যেখানে অনুগ্রহ অস্বীকার করা হয়, যেখানে কৃতজ্ঞতার বদলে কৃতজ্ঞতা করা হয়, যেখানে শুক্রিয়ার জায়গায় কুফরিয়া করা হয়, যেখানে অনুগ্রহের কথা বলা সেখানে যদি অস্বীকার করে, তাহলে বলে স্মরণ করিয়ে দেওয়া দূষণীয় হবে। সেক্ষেত্রে যে তুমি স্মরণ করো, তুমি কি ছিলে? আল্লাহ তাআলা কত মানুষকে স্মরণ করিয়েছেন না, তুমি কি ছিলে? আরে তোমাকে তো আমি নুতফা থেকে, তোমাকে আমি ঘৃণিত পানি থেকে সৃষ্টি করেছি, তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, তোমার এইভাবে। তবে আল্লাহ তাআলার এহসানি আর আমাদের এহসানি এক না। যদি সে নিমক হারাম হয়, যদি কোন লোক নিমক হারাম হয়, তো তার নিমক হারামি থেকে বিরত রাখার জন্য তাকে দানের কথা স্মরণ করিয়ে দিলে সমস্যা নেই। ওই যে আল্লাহ তাআলা এক আয়াতে বলেছেন যে কিছু মুনাফিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে হত্যা করার চেষ্টা করেছিল। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি। তারা দোষ কেন করেছে? এই আল্লাহ আল্লাহর রাসূল দোষ হয়েছে, সেটা দোষটা কি? যে আল্লাহ এবং তার রাসূল নিজের অনুগ্রহে তাদেরকে বড়লোক বানিয়ে দিয়েছে, তাদেরকে অমুকাপেক্ষী বানিয়ে দিয়েছে, অভাব শূন্য করে দিয়েছে, তাই তারা আজ উল্টে কি করছে? রাসূলকে হত্যা করার চেষ্টা করছে। মদিনায় কি ছিল? মদিনায় যা ছিল না ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এলেন, তখন মদিনা কি হয়ে গেল? মদিনা ইসলামী রাষ্ট্রের আপনার রাজধানী হল, আর সেখান থেকে ব্যবসা বাণিজ্য ইত্যাদি হওয়ার ফলে, লোকে লোকজনের আসা যাওয়ার ফলে মুনাফিকরাও বড়লোক হয়ে গেল, তাই না? কিন্তু সেই বড়লোক হওয়া সত্ত্বেও যার কারণে বড়লোক হলো তাকেই হত্যা করার চেষ্টা করতে লাগলো। তার মানে উপকারীর উপকার তারা ভুলতে বসলো। এই জন্য আরবিতে একটা কথা আছে, ইত্তাকিমান আহসান তাইলাইহে, তুমি যার প্রতি উপকার করেছ, যার প্রতি দয়া করেছ, অনুগ্রহ করেছ, সে তোমাকে একদিন ভুলবে, তার মন্দ থেকে তুমি দূরে থাকো, খুব সাবধান। আপনি দেখবেন অনেক সময়ে এমন মানুষ আপনি পুষছেন যাকে দুধ দিয়ে কাল সাপ পোষা বলা হয়, সে আপনাকে দংশন করবে একদিন না একদিন, কিন্তু সাবধান। মানুষের প্রতি কুধারণা রাখা ঠিক না। আপনার হাউস ড্রাইভার খুব ভালো লোক, খুব ভালো লোক। এবার আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে, আপনার মেয়ে ছেলে আছে, সবকিছু আছে। সেই হাউস ড্রাইভার হয়তো বা এমন জায়গায় হাত দেবে বা আপনার এমন জায়গায় আঘাত করবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য সতর্ক থাকতে হবে আগে থেকে। আপনার বাড়িতে এমনও লোক আছে, ছেলে হোক মেয়ে হোক, হয়তো বা একদিন আপনি তাকে পুষছেন, কিন্তু সে একদিন আপনাকে আঘাত করবে। এই জন্য সাবধান থাকা দরকার, আগে থেকে সাবধান হন যেন দংশিত না হন। এইভাবে যদি কেউ নিমক হারাম হয়, তাহলে তাকে স্মরণ করিয়ে দেওয়া দরকার যে শোনো, লা ইয়াশকুরু আল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, সে আসলে আল্লাহর শুকরিয়া আদায় করতে সক্ষম হয় না। মানুষ উপকার করলো, তার শুকরিয়া করলেন না, সেখানে যদি আল্লাহর শুকরিয়া করা হয় সেখানে কি আদায় হবে? আপনি একটা মেয়ের বিয়ে দিয়ে দিলেন, তারপরে জিজ্ঞেস করেন, হাগো মেয়ে কেমন আছে? মেয়ে যদি কষ্টে থাকে তাহলে হয়তো আপনার পিছনে বদনাম করবে, দেখো অমুক ফাঁসি দিল মেয়েটাকে, এই কষ্ট এই সেই নানা রকম বলবে। কিন্তু যদি সুখী হয় আর আপনি তাকে জিজ্ঞেস করেন মেয়ে কেমন আছে, হ্যাঁ বাবা আল্লাহ ভালো মিলিয়ে দিয়েছে, মাশা আল্লাহ আল্লাহ খুব, এখন আমার মেয়ে খুব সুখী আছে, অথচ আপনি জুড়ে দিলেন, তাই না? আপনার শুক্রিয়া আদায় করলো না, সুতরাং সেই শুক্রিয়া আসলে শুক্রিয়া আদায় হলো না, আল্লাহ শুক্রিয়া গ্রহণ করবেন না। যে মানুষের শুক্রিয়া আদায় করে না সে আল্লাহর শুক্রিয়া কি করে করবে? এখন আপনি মনে করুন, এখানে আপনি একটা লোককে সৌদি আরবে নিয়ে এলেন, ঠিক আছে, সৌদি আরবে আনলেন, যদি তা সে খারাপ জায়গা হয় তাহলে তো আপনার বদনামের শেষ, এখানেও বদনাম আর সেখানেও বদনাম, আর যদি ভালো ভালো জায়গায় পেয়ে গেলে তখন খুব প্রশংসা, হ্যাঁ আমি আল্লাহর ফজলে আল্লাহর রহমতে খুব আল্লাহর প্রশংসা করে, খুব ভালো জায়গা পেয়ে গেছি। কিন্তু যে আনলো, হ্যাঁ যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি, এরকম হয় সাধারণত, যাদের উপকার করবেন এই রকমই হবে। যদি আল্লাহর শুকরিয়া বারবার আদায় করে যে আমি খুব ভালো জায়গা পেয়ে গেছি, তার শুকরিয়া আদায় আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা কত নিয়ামত দিচ্ছেন মানুষকে, তবুও মানুষ স্বীকার করছে, বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে মানুষ আমি, তুমি কি ছিলে, তুমি কোথায় ছিলে, তোমাকে এত নিয়ামত দিলাম তুমি তাও আল্লাহকে আমাকে অস্বীকার করো, জ্বর মাত্র ছিলে জ্ঞান যে দিল তোমায়, সকল ইন্দ্রিয় দিল তোমার সহায়, কিন্তু তুমি ভুলো তারে, এ তো ভালো নয়। আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলেন, তোমাকে সবকিছু দিলেন, তোমাকে জ্ঞান বুদ্ধি দিলেন, তোমাকে উপার্জন করার ক্ষমতা দিলেন, তারপর তাকে ভুলে যাও, ঠিক ওই রকমই মানুষ যে যার কারণে তুমি এসব পেলে তার শুক্রিয়া আদায় করে বাদ দিয়ে আল্লাহর শুক্রিয়া ডাইরেক্ট আদায় করলে পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের শুক্রিয়া আদায় না করলে আল্লাহর শুক্রিয়া আদায় হবে না। সুতরাং যার প্রতি আপনি উপকার করেছেন কিংবা আপনি আপনি যার উপকারে উপকৃত তার প্রতি কি হন, কৃতজ্ঞ হন, তার শুক্রিয়া আদায় করলে আল্লাহর শুক্রিয়া আদায় হবে। জেনে রাখবেন, তপন উদয়ে হবে মহিমার ক্ষয়, তবু প্রভাতের চাঁদ শান্ত মুখে কয়, অপেক্ষা করিয়া আছি অস্ত সিন্ধু তীরে, প্রণাম করিয়া যাব উদিত রবিরে। কথাটা বোঝেন? তপন মানে কি? সূর্য। তপন উদয়ে হবে মহিমার ক্ষয়, সূর্য উঠলে তার মর্যাদা ক্ষয় হবে, কার? তবু প্রভাতের চাঁদ শান্ত মুখে কয়, সকালবেলাকার চাঁদ, সকালবেলাকার চাঁদ জানছে যে সূর্য উঠলেই আমার আলো শেষ, তাই না? তবুও হিংসা হয় না, তবুও অপেক্ষা করিয়া আছি অস্ত সিন্ধু তীরে, আমি অস্ত যাব এই সমুদ্রের পারে, আমি অপেক্ষা করে আছি, প্রণাম করিয়ে যাব উদিত রবিরে, রবি মানে সূর্য, উদীয়মান সূর্যকে প্রণাম করে যাব, কেন না তারই আলোতে আমি আলোকিত, শুক্রিয়া জানাবার জন্য তাকে প্রণাম করে যাব। এই হচ্ছে কৃতজ্ঞতা বোধ। মানুষের ভিতরে কৃতজ্ঞতা বোধ থাকলে পরে ঠিক এই চাঁদের মতো যে তার আলোতে আমি আলো, তার উপকার নিয়ে আমি বড় হয়েছি, তার খেয়ে আমি পরে মানুষ হয়েছি, অথচ তাকে আমি বুড়ো আঙুল দেখাবো, এটা এমন নিমক হারাম, এগুলো নিমক হারাম, নিমক হারামি করা উচিত না। এমন নিমক হারাম দেখেন বহু মানুষ আছে, আপনার বাড়িতে সে চাকর আছে, সেই চাকর আপনার বাড়ির এক মহিলাকে বের করে নিয়ে চলে গেল, নিমক হারামি না? তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তুমি ঘরের মানুষের দেখাশোনা করবে, উল্টে কি করলে? হ্যাঁ, এইরকম বহু ঘটছে এইরকম নিমক হারামি, যে আপনাকে উপকার দিয়ে, আপনাকে চাকরি দিয়ে, আপনাকে অতিরিক্ত টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, অথচ শেষকালে সেই ঘুরিয়ে আপনাকে দংশন করছে, নিমক হারাম। যে সময়ে উপকার নেয় কিন্তু উপকারের বিনিময় জানে না, উপকার স্মরণে রাখে না, এমন নিমক হারামের জন্য সত্যিই ধিক্কার, বহু ধিক্কার। আল্লাহ তাআলা আমাদেরকে যেন বোঝার তৌফিক দেন, এবং যে উপকার করেছে উপকারীর উপকার যেন ভুলে না বসি, আর যে উপকার আমি করেছি তা যেন বলেও না বেড়াই, তাই না? যেন বলেও না বেড়াই, যেন অস্বীকারও না করি, ঠিক মধ্যবর্তী পন্থায় থাকতে হবে। এই তৌফিক আল্লাহর কাছে কামনা করি। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।